মরিচা কান্দা এলাকায় বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক মোবারকময় ফজিলতময় এক কোরআন সুন্নার ইসলামী মহাসম্মেলন। এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত আইম্মায়ে মাসাজেদ এবং অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা, এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই দীর্ঘ সময় পর্যন্ত আজকের এই মোবারকময় ফজিলতময় দীনি কোরআন সুন্নার মাহফিলে এতক্ষণ দীনি আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আমি গুনাহগার আপনাদের সাথে মিলিত হওয়ার এবং কোরআন এবং সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের যেই ভাইয়েরা এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহর দ্বারা বোঝা গিয়েছে যে আমরা অনেক আগ্রহ নিয়ে এখনো ইমানের উত্তপ্ত, ইমানের আধিক্যতা নিয়ে, ইমান বৃদ্ধির পর্যায়ে ক্রমবর্ধমান অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে জানার ব্যাপারে মহা আগ্রহ নিয়ে আমরা বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই ইসলামী মহাসম্মেলনে যেই দুই একটি কথা বলার চেষ্টা করব এই কথাগুলো যেন কোরআনে কারিম এবং সহিহ হাদিস থেকে বলার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, সকলে বলি আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আগে অনেক ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ থেকে অনেক সুন্দর আলোচনা করেছেন। জনাব শায়খ মুফতি আইনউদ্দিন আল আইনি হাফেজাহুল্লাহ, তিনি মাগরিব থেকে আসা পর্যন্ত অনেক সুন্দর বয়ান করেছেন। ওনার পরে আমাদের স্নেহের ছোট ভাই শায়খ সিফাত হাসান হাফেজাহুল্লাহ অনেক সুন্দর কোরআন এবং সুন্নাহ থেকে বয়ান পেশ করেছেন। আমরা শেষে আর বেশি বয়ান আলোচনা না করে শুধু সমাপনী কিছু কথাবার্তা বলেই আজকের মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। মাহফিল শেষ হওয়া পর্যন্ত আপনারা বসে থাকতে রাজি নাই এরকম কে কে আছেন যে শেষ পর্যন্ত থাকবেন না, আগেই নিয়ত করে রাখছেন যে একটু পরে যদি সুর ভালো দেখি থাকবো, সুর ভালো না হইলে চলে যাব, এরকম কে কে আছেন দেখি একটু? আল্লাহ আকবার, এই মাহফিলে দেখি একজনও নাই, থাকলেও মনে হয় শরমে লজ্জায় বলতেছে না। তো আমি অনুরোধ করব যে আমাদের এই ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন এটা এলমি একটা ক্লাস, এখানে এলেম চর্চার ক্লাস, এটা সুরের ক্লাস না, এটা গানের ক্লাস না, এটা অন্য ধরনের কোন ক্লাস না, এই ক্লাসটা হলো সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ থেকে দিনই কিছু বিষয় শিখার জন্য আজকের এই ইসলামী মহাসম্মেলন। সুতরাং এখানে আমরা এলমি কিছু বিষয় কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। আর আপনাদের প্রতি অনুরোধ করব যে ভাইয়েরা আমরা এখানে বসেছি, একেবারে দীর্ঘ রাত পর্যন্ত আমরা আলোচনা করব না, আলোচনা চেষ্টা করব সংক্ষেপে শেষ করার জন্য। অনুরোধ করব শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে বসে থাকার জন্য। কি বসে থাকতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসে ধৈর্য ধরে সবরের সাথে কোরআন এবং সুন্নার আলোচনা শোনার তৌফিক দিন। সকলে বলি আমিন। আমার আলোচনার বিষয় আপনাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে, আলোচনার বিষয়টা কি বলেন তো দেখি। একটু আগে আপনাদের সামনে ঘোষণা দিছে, হ্যাঁ তাহলে আলোচনার বিষয় কি? দিনে হক এবং দিনে বাতিল। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য বিষয়টা জানা আমাদের সবাইরই জরুরি, খালি জরুরি না মহা জরুরি। দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা পর্যায়ে আইন, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা কি সুন্নত, নফল, ফরজে কেফায়া, ফরজে আইন। কেন পর্যায়ে আইন? কবরের মধ্যে একসাথে একাধিক মানুষ যায় না, প্রত্যেকে আলাদা আলাদা একজন একজন কবরে যায়। আর কবরের মধ্যে সর্বপ্রথম যে পরীক্ষাটা হয় সেখানে প্রশ্ন থাকে কয়টা? মাশাআল্লাহ, এই এলাকার মানুষ তো খুবই শিক্ষিত এবং দিন খুব ভালো জানেন আলহামদুলিল্লাহ। তো প্রশ্ন কয়টা? তো এক নম্বর প্রশ্নটা কি? মার রাব্বুকা। দুই নম্বর প্রশ্নটা? ওয়া মা দীনুকা। তিন নম্বর প্রশ্নটা? ওয়া মান নাবিয়ুকা। আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা যায় কবরের মধ্যে যেই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যেই তিনটি প্রশ্নের উপরে আমার পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষার মধ্যে দুই নম্বর কোশ্চেনটাই হলো ওয়া মা দীনুকা, তোমার দিন কি? তাহলে দিনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি তিনটা কোশ্চেনে মিলে 100 নম্বরের পরীক্ষা হয়, তাহলে দিনের উপরে কত নম্বরের পরীক্ষা? মাশাআল্লাহ, দেখেন এই এলাকার ভাইয়েরা অঙ্কেও খুব ভালো, ম্যাথমেটিক্স খুব ভালো জানে আলহামদুলিল্লাহ, অঙ্কে খুব ভালো। দেখেন এক সেকেন্ডের মধ্যে হিসাব বাইর করে ফেলছে, যে তিনটা কোশ্চেনে যদি 100 নাম্বার হয়, একটা কোশ্চেনের নাম্বার কত? 33 এর একটু বেশি তো, মাশাআল্লাহ 33.33, এটাও বাইরে গেছে 33.33। তাহলে দিন তিন ভাগের এক ভাগ, মানে কবরের পরীক্ষার তিন ভাগের এক অংশই হলো দিনের উপরে, এক অংশ হলো রবের উপরে, রুবুবিয়তের উপরে, আর এক অংশ হলো নবুয়তের উপরে, রেসালতের উপরে, আর মাঝখানের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো শুধুমাত্র দিনের উপরে। তাহলে দিন জানা তিন ভাগের এক ভাগ, পরীক্ষার তিন সাবজেক্টের এক সাবজেক্ট হলো দিন, মারেফাতুদ্দিন, দিন জানা, দিন বুঝা। আচ্ছা, এখানে যে পরীক্ষাটা দিবেন সেখানে আপনার সাথে আর কেউ থাকবে? আমি আপনি দুনিয়াতে যাদেরকে সবচেয়ে মহব্বত করি তারা কেউ আমাদের সাথে থাকবে? তাহলে এই প্রশ্নগুলার উত্তর সবাইকে নিজেকে নিজে জানতে হবে। নিজেকে নিজে যদি না জানেন তাহলে আপনি সেখানে উত্তর দিতে পারবেন না। কারণ কেউ আপনার সাথে থাকবে না, একা একা কবরে যেতে হবে। তাহলে কোশ্চেনটা এই জন্যই দিন সম্পর্কে জানা ফরজে আইন, দিন সম্পর্কে জানা ফরজে আইন। ফরজে আইন মানে প্রত্যেককে জানতে হবে, আর ফরজে কেফায়া মানে কয়েকজন জানলে হবে, বাকিদের জানা লাগবে না। যেমন জানাজার নামাজ কি ফরজে কেফায়া, সব মানুষ পড়া লাগে না, কয়েকজনে যদি সলাতুল জানাজা আদায় করে জানাজা আদায় হয়ে যায়। কিন্তু জোহরের নামাজ এই এলাকার কয়েকজনে আদায় করছে, বাকিরা আদায় করে নাই, সবার থেকে আদায় হবে। আচ্ছা ফজরের নামাজ রাত্রে ঘুমানোর সময় বাবা ছেলেকে বলতেছে, বাবা সকালে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়, আমি অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, তুমি একটু মসজিদে গিয়ে তোমার নামাজটা প্রথমে পড়ে নিবা, তারপরে আমারটা পড়ে নিবা, আমি সকালবেলায় উঠতে পারবো না। ছেলে গিয়ে পড়ে দিছে, ব্যাপারটাও হবে কেন হবে না, কারণ সলাত হলো ফরজে আইন। বাবার নামাজ বাবাকে পড়তে হবে, মায়ের নামাজ মাকে পড়তে হবে, ছেলের নামাজ ছেলেকে পড়তে হবে, মেয়ের নামাজ মেয়েকে পড়তে হবে। একজনেরটা আরেকজনে পড়লে ফরজে আইন আদায় হয় না। সুতরাং কবরের প্রশ্নগুলার উত্তর প্রত্যেককে নিজেকে নিজে দিতে হবে। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর জানা, উত্তর শিখা, উত্তরের এলেম অর্জন করা, এটা একজনেরটা আরেকজনে শিখলে হবে না, একজনেরটা আরেকজনে জানলে হবে না, প্রত্যেককেই নিজেকে নিজেই জানতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ মাহফিলে বাবা আসছেন ছেলেকে আনেন নাই, ছেলে আসছেন বাবাকে আনেন নাই, ভাই আসছেন ভাইকে আনেন নাই। আপনার শিখা ওই ভাইয়ের জন্য যথেষ্ট না, ভাইয়ের শিখা আপনার জন্য যথেষ্ট না, সবাইকে নিজে নিজে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কারণ ভাইয়ের কবরে ভাই যাবে না, বাবার কবরে ছেলে যাবে না, তাহলে সবাইকে নিজেকে নিজে জানতে হবে। আচ্ছা আপনি গেলেন না, ভাইও গেল না, বাবাও গেল না, কবরের মধ্যে মুনকার নকির এসে জিজ্ঞাসা করলো, মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, মাসখানের কোশ্চেনটা পারতেছেন না, ওয়ামা দীনুকা এটার উত্তর কি দিবেন বুঝতেছেন না অথবা ভুলে গেছেন। ওখান থেকে মোবাইল করে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে জানার কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা ওখান থেকে পীর সাহেব হুজুরের কাছে জেনে নিবেন, পীর সাহেব হুজুর দুনিয়া থেকে বলে দিবেন, ও মিয়া তুমি সোজা উত্তর পারো না কেন, বলে দাও ওয়াবিল ইসলামে দিনা, বলে দেওয়ার সুযোগ আছে? যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় মুহাদ্দিস হোক, দুনিয়া থেকে কবরে এই কথা বলে দেওয়ার কোনো সুযোগ? তাহলে বোঝা গেল ওই মুহাদ্দিস সাহেব, ওই পীর সাহেব হুজুর, ওই উলামায়ে কেরাম দিন সম্পর্কে আমার দিন কি এটা জানলে আমারটা আদায় হবে না, আমারটা আমাকেই জানতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাও। ফা ইন্নি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ তুমি ফাতেমা যদি বিপদে পড়ো আল্লাহ রাব্বুল আলামিনের থেকে তোমাকে ছুটাই নেওয়ার জন্য, তোমাকে বাঁচানোর জন্য আমার কোনো ক্ষমতা নাই। তাহলে বোঝা গেল আমি জাহান্নামে গেলে কোনো আলেম ওলামা, কোনো ইমাম সাহেব, কোনো বুজুর্গ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আমি যদি জান্নাতে যাই কোনো আলেম ওলামা, কোনো ফির মাশায়েখ, কোনো বুজুর্গ আমাকে জাহান্নামে নিতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার চেষ্টা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আমার নিজেকে নিজেই করতে হবে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, দিন জানতে হবে, দিন বুঝতে হবে, আমার দিন কি এটা ঠিক করতে হবে। তাহলে আমার আপনার দিন কি, আপনাদের দিন কি, কেমনে জানলেন আপনাদের দিন যে ইসলাম, জানছেন কেমনে? এবার বলেন, নকল করে বলে দিছেন, আপনাদের দিন যে ইসলাম জানলেন কিভাবে? হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি কাজের জন্য? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন? বেশি বেশি খাওয়ার জন্য, বেশি বেশি ঘুমানোর জন্য, বেশি বেশি মারামারি করার জন্য, কি বলেন, কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করি নাই, একটি মাত্র উদ্দেশ্য নিয়ে তোমাকে বানাইছি, সেই উদ্দেশ্যটা হলো তুমি আমার ইবাদত করবা, গোলামি করবা। এই ইবাদতটা কিভাবে করতে হবে, ইবাদতের পদ্ধতিটা কি হবে, ইবাদতটা কেমনে হবে, এই ইবাদতটার নামে হলো দিন। এই ইবাদতের নাম কি? দিন। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকের ব্যবস্থা করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সার্বিক দায়িত্ব পালন করেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ইবাদতের রূপরেখাও দিছেন। ওই ইবাদতের রূপরেখাটার নাম হলো দিন। ওই ইবাদতের রূপরেখার নাম দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদতের রূপরেখা দিছেন, এর বিপরীতে শয়তানও একটা ইবাদতের রূপরেখা দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইবাদতের রূপরেখা দিছেন, শয়তানও দিছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ইবাদতের রূপরেখাটা দিছেন, এটার নাম হলো দীনে হক। শয়তান ইবাদতের যেই রূপরেখাটা দিছে, সেটার নাম হলো দীনে বাতিল। তাহলে আল্লাহ পাক যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওই ইবাদতের রূপরেখার নাম হলো কি বললাম? দীনে হক। আর শয়তান যে ইবাদতের রূপরেখা দেয়, এটার নাম হলো দীনে বাতিল। হক, হকের বিপরীত কি? বাতিল। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে হক এসে যায়, সেখান থেকে বাতিল অপসারিত হয়ে যায়। হক আর বাতিল একসাথে এক জায়গায় থাকে না। তাহলে দিনে হক যার মধ্যে আসবে, দিনে বাতিল তার মধ্যে থাকবে না। দিনে বাতিল যার মধ্যে আসবে, দিনে হক তার মধ্যে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে যেই দিন নিয়ে পাঠিয়েছেন, ওই দিনের নাম হলো দিনে হক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফের 9 নম্বর আয়াতে কারিমায় এবং কোরআনে কারিমের আরো অনেক জায়গায় একই আয়াতটা আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা, হুদা সহকারে। হুদা মানে কি? হেদায়েত মানে কি? হুদা মানে হেদায়েত না, হুদা মানে কোরআন। হুদা মানে কি? হুদা মানে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুদা পাইছেন নাই। এখানে হুদা মানে কি? কোরআন, কোরআনের আরেক নাম হুদা, কোরআনের আরেক নাম। এই জন্য আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন হুদা সহকারে, হুদা সহকারে মানে কোরআন সহকারে। ওয়া দীনিল হক, কোরআনের সাথে আরেকটা দিন দিছেন যেটা দিনে হক, সুবহানাল্লাহ, আরেকটা দিন দিছেন যেটার নাম কি? দিনে হক। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনটা নিয়ে আসছেন ওই দিনটার নাম দিনে হক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের বিপরীতে যে দিনটা সেটার নাম দিনে বাতিল। তাহলে দিনে হক যেটা, এটার আরো কয়েকটা নাম আছে। এক নম্বর নাম হলো এটার দিনে হক, দুই নম্বর নাম হলো এটার নাম দিনুল্লাহ, তিন নম্বর নাম হলো এটা দিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চার নম্বর নাম হলো এটার নাম ইসলাম। তাহলে দিনে হকের নাম কয়টা পাইছেন মনে থাকবো তো? আজকে পড়া দিতেছি, আরেক মাহফিলে পড়া নিব ইনশাআল্লাহ, কি বলেন? কে রাজি আছেন? কথা কয় না দেখি, মনে কষ্ট নিছেন যে হুজুরে আবার পড়া দেয় কেন আমাদেরকে, মনে কষ্ট নিছেন? তাহলে মনে রাখতে হবে দিনে হকের নাম কয়টা? চারটা। এটা দিনে হক, এটা দিনুল্লাহ, এটা দিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার আরেক নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ আল্লাহর দিনের মধ্যে ঢুকবে। এখানে আল্লাহ পাক বলছেন কি? দীনিল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর দিন আর দিনে হক একটাই, দিনে হকের আরেক নাম দীনুল্লাহ। পাইছেন? কোন সূরা এটা বলেন দেখি, এই সূরাটার নাম বলেন। সূরা নসর না সূরা আন-নসর? সূরা নসর বলবেন না, বলবেন কি? আন-নসর। আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরার নাম যেভাবে রাখছেন সেইভাবে বলবেন, বাড়াবেন না কমাবেন না। যে সূরার নামের সাথে আলিফ লাম আছে সেটাকে আলিফ লাম সহ বলবেন, যেটার মধ্যে আলিফ লাম নাই সেটা আলিফ লাম বিহীন বলবেন। যেমন সূরা ফাতিহা না সূরা আল ফাতিহা? সূরা আল ফাতিহা, সূরা ফাতিহা না। আচ্ছা সূরা বাকারা না সূরা আল বাকারা? আচ্ছা এখন সব জায়গায় যদি আলিফ লাম লাগান সূরা ইয়াসিন নাকি সূরা আল ইয়াসিন? ইয়াসিন। সব জায়গায় আলিফ লাম লাগানো যাবে না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম সহ নাম রেখেছেন সেটা আলিফ লাম সহ, যেখানে আলিফ লাম নাই সেটা আলিফ লাম বিহীন। তাহলে আমরা বলতেছিলাম এই সূরার নাম সূরা আন-নসর, এখানে আল্লাহ পাক দীনে হকের নাম দিছেন কি? বলে গেছে আমার কথা বুঝতেছেন? আমরা এলমি আলোচনা করতেছি, বিষয়ের উপরে আলোচনা করতেছি কোরআন সুন্নাহ থেকে, এই জন্য একটু বুঝার চেষ্টা করবেন এবং এই বুঝাটা দরকার। ওই খালি গান গায়ে গিয়ে জিকির করালে আর মিলাদ পড়াইলে দরুদ পড়লে এটা আমাদের জন্য কবরের জন্য যথেষ্ট না, কবরের জন্য এগুলা লাগবে। কবরে গেলেই একটু পরে এই পরীক্ষা শুরু হবে, এই জন্য প্রিপারেশনটা ভালো করে নিতে হবে। তাহলে দীনে হকের আরেকটা নাম পাইলাম কি? দীনুল্লাহ। আরেকটা নাম বলছি দীনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাফিরুনের মধ্যে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন রাসূল আপনি বলেন লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের জন্য, ওয়ালিয়া দিন আমার জন্য। সুবহানাল্লাহ, এখানে রাসূলের দিন রাসূলেরও দিন, এই জন্য ওয়ালিয়া দিন আমার জন্য। আমার মানে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই দ্বীনে হকের আরেক নাম হলো দ্বীনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দ্বীনে হকের আরেকটা গুরুত্বপূর্ণ নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দ্বীনে হকের আরেকটা গুরুত্বপূর্ণ নাম হলো ইসলাম। তাহলে কবরের মধ্যে জিজ্ঞাসা করলে কি বলবেন? জি, কবরের মধ্যে জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, উত্তর কি দিবেন? ওয়াবিল ইসলামে দীনা, ইসলাম ছিল আমার দিন, ইসলাম হলো আমার দিন। এবার ইসলাম পাইছেন নে যে এই দীনে হকের এই আরেকটা নাম ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাত্র কবুল যোগ্য গ্রহণ যোগ্য দিন আছে, সেটার নাম ইসলাম। আচ্ছা, এবার বলেন ইসলাম সবচেয়ে বড় ধর্ম নাকি সবচেয়ে ছোট ধর্ম? জি, শ্রেষ্ঠ ধর্ম নাকি সবচেয়ে নিম্নতম ধর্ম? এই গন্ডগোল শেষ, এখনো ইমান আসে নাই, কবরে দিনিয়াল ইসলাম বলতে পারবেন না, এখনো ইমান আসে নাই, আমল নিয়ে মারামারি করতেছেন, এখনো ইমানও শিখতে পারেন নাই। আমার ভাইয়েরা, অসংখ্য মানুষ সমাজের মধ্যে আজকে মুসলিম ভাইয়েরা বোনেরা হাত কোথায় বানবে এটা নিয়ে ঝগড়া করে, আমি জোরে বলবো না আসতে বলবো এটা নিয়ে ঝগড়া করে, তারপরে রাপলিয়া দেন করবো না না করবো ঝগড়া করে, একজন আরেকজনের কাফের বলে, একজন আরেকজনের ইহুদির দালাল বলে, খ্রিস্টানের দালাল বলে। আরে মিয়াত, আপনার আমার এখনো ইমানে ঠিক হয় নাই, আমল নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। ইমান যদি ঠিক না থাকে আমল যত সুন্দর করেন কাজ হবে না, আমল যত সুন্দর করেন জান্নাত পাওয়া যাবে না। আগে ইমান, বিশুদ্ধ ইমান, একেবারে পিওর নির্ভেজাল ইমান লাগবে, তারপরে আমল। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, ওই নামাজের মাসালার মারামারি রেখে আগে সবাই ইমানটা ঠিক করে নি, আগে ইমানটা ঠিক করেন। আমি আপনি কি খুশি কি গর্ব, আমার ইসলামটা শ্রেষ্ঠ ধর্ম, আমার ইসলামটা সবার উপরে সবচেয়ে বড় ধর্ম। এই বিশ্বাস যে পোষণ করবে সে এখনো ইমানদার হয় নাই। বলে হুজুর সবাই তাইলে আমরা ইমান আনলাম না এখনো, আপনি কি কন? আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই মাত্র দিন, সেটার নাম ইসলাম। দিন কয়টা? সেটার নাম ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইসলাম ছাড়া আর কোন ধর্ম আর কোন দিন যদি তালাশ করো অনুসন্ধান করো, আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে স্টুডেন্ট ক্লাসে একটা, সেটা আবার শ্রেষ্ঠ হইলো কেমনে, সর্বনিম্ন হইলো কেমনে? যদি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তাহলে বোঝা যায় ধর্ম আরো চার পাঁচটা আছে, এর মধ্যে ইসলাম এক নম্বরে, আরেকটা দুই নম্বরে, আরেকটা তিন নম্বরে, আরেকটা চার নম্বরে, আরেকটা পাঁচ নম্বরে। আপনি পাঁচটাকে স্বীকৃতি দিয়ে দিলেন, দিছেন না? শ্রেষ্ঠ মানে কি? শ্রেষ্ঠ নিচে আরো আছে? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম একমাত্র ধর্ম, একমাত্র দিন। আগে এই ইমান বিশুদ্ধ করতে হবে। আল্লাহ পাক এমনি এমনি প্রশ্ন তিনটা ঠিক করেন নাই। আপনার 40 কেজি চাউলের ভাত বড় একটা ফাতিলের মধ্যে রান্না করতেছেন, কতটুকু সিদ্ধ হয়েছে, ভাত হয়েছে কি হয় নাই, পুরা ফাতিলের সব ভাত টিপে টিপে দেখা লাগে না, কয়টা টিপ দিতে হয়? একটা দুটা টিপ দিলে বোঝা যায় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ছাউলের খবর। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে সারা দিন ধরে আপনার আমার থেকে প্রশ্ন নেবেন না, পরীক্ষা নেবেন না, মাত্র তিনটা ছোট্ট ছোট্ট প্রশ্ন, এই তিনটা টিপ দিলে পুরা জিন্দগির খবর বাইর হয়ে যাবে। এই তিনটার মধ্যে টিপ দিলে আপনার সত্তর বছর আশি বছরের সব বের হয়ে যাবে। এই তিনটাই কিওয়ার্ড, একবারে এটাই পাসওয়ার্ড। কারণ এই যে দেখেন সবাই বসে আছেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম লই, অথচ এটা দিন বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, সুন্না বিরোধী কথা। কিন্তু এদেশে 99% আরো বেশি মুসলিম ভাই বোন মনে করে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আরো ধর্ম আছে, কয় সবগুলো আল্লাহর ধর্ম, একটা পালন করলেই হয়, নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার আমার ইমান না আসবে যে ইসলাম একমাত্র দিন, একমাত্র ধর্ম, ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। কারণ আল্লাহর কোরআনের বিপরীত আকীদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন, একমাত্র ধর্ম ইসলাম। তাহলে দিনে হক কয়টা? এবার আর কথা কয় না, কয় যেহেতু হুজুরে কইছে ইমানে হয় নাই, মনে কষ্ট নিছি আর কথা বলবো না, এজন্য কথা বলতেছেন না নাকি? তাহলে দিনে হক কয়টা? একটা। আর দিনে বাতিল কয়টা? অসংখ্য দিনে বাতিল। দিনে হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নিয়ে আসছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ওই দিনে হক জমিনে একটা, আর দিনে বাতিল অসংখ্য গণিত। আচ্ছা আবার বলেন হক মাবুদ কয়জন? হক মাবুদ একজন, বাতিল মাবুদ কয়জন? বাতিল মাবুদ অসংখ্য অগণিত, বাতিল মাবুদ অসংখ্য অগণিত, আর হক মাবুদ একমাত্র একজন। এজন্য আমরা কালেমা পড়ার সময় কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হইল লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, হক মাবুদ একমাত্র আমার আল্লাহ, আর দুনিয়ার যত মাবুদ আছে সবগুলা হইল নকল মাবুদ, বাতিল মাবুদ। ঠিক আল্লাহর জমিনে দিনে হক, হক দিন মাত্র একটা, সেটার নাম ইসলাম। এর বাহিরে যত দিন আছে সবগুলা হইল দিনে বাতিল, সবগুলার নাম। এবার দিনে হক আর দিনে বাতিল বুঝছেন? জি। আচ্ছা এবার বলেন, এবার আসেন আমরা দিনে হকের বৈশিষ্ট্য, দিনে হক চিনবেন কিভাবে, কোনটা দিনে হক কোনটা দিনে বাতিল, দিনে হকের উপরে আমি আছি নাকি দিনে হকের উপরে নাই, এটা আমি বুঝবো কেমনে? এটা বোঝার জন্য দিনে হকের কিছু বৈশিষ্ট্য জানা দরকার। এক নম্বর বৈশিষ্ট্য হলো দিনে হক, যেটা এই দিনে হকটা হলো একটা পরিপূর্ণ দিন, দিনে হকটা একেবারে কানায় কানায় পরিপূর্ণ একটা দিন। যেমন এই গ্লাসটা, এই গ্লাসের পানি একেবারে কানায় কানায় ভর্তি, এরকম ভর্তি পরিপূর্ণ জীবন ব্যবস্থার সব কিছু যেটার মধ্যে আছে, এটার নাম দিনে হক। আর দুনিয়ার যত দিনে বাতিল আছে কোন দিনেই সম্পূর্ণ না, সবগুলা অসম্পূর্ণ, সবগুলা হলো মালসিকাতা। মালসিকাতা চিনেন? মালসিকাতা চিনে না বলে, এই তো কুমিল্লার মানুষ মালসিকাতা চিনার কথা, মালসিকাতা চিনেন না? জি। নকশিকাতা না, মালসিকাতা। মালসিকাতা হইল মাথার দিকে ডাকলে পা খোলা থাকে, পায়ের দিকে ডাকলে মাথা খোলা থাকে, দুই দিকে একসাথে ঢাকা যায় না, দুই দিকে একসাথে মাথাও ডাকবেন পাও ডাকবেন দুইটা হবে না। যদি মাথা ডাকতে চান পায়ের দিক খোলা, আর পায়ের দিক ডাকতে চাইলে মাথা খোলা, এরকম কাঁথার নাম কি? মালসি কাঁথা। আল্লাহর জমিনে যতগুলো দিনে বাতিল আছে সবগুলা হলো মালসি কাঁথার মত। এটার মধ্যে ব্যক্তি জীবনের কিছু থাকলে পারিবারিক জীবনের কিছু নাই, পারিবারিক জীবনের কিছু থাকলে সামাজিক জীবনের কিছু নাই, সামাজিক জীবনের কিছু থাকলে অর্থনৈতিক জীবনের কিছু নাই, অর্থনৈতিক জীবনের কিছু থাকলে রাজনৈতিক জীবনের কিছু নাই, রাজনৈতিক জীবনের কিছু থাকলে আন্তর্জাতিক জীবনের কিছু নাই। কিছু আছে কিছু নাই, এটার নাম দিনে বাতিল। আর দিনে হক যেটা, এটার মধ্যে একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত, এমনকি কবর থেকে শুরু করে কেয়ামতের ময়দান পর্যন্ত, কেয়ামতের ময়দান থেকে শুরু করে জান্নাতে বা জাহান্নামে পৌঁছা পর্যন্ত, সব কিছু যেটার মধ্যে আছে এটার নাম দিনে হক। সূরা আল মায়দার 3 নম্বর আয়াত নাজিল হয়েছে 10 হিজরির 9 জিলহজ তারিখে আরাফাতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। ইহুদিরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, ওমর ইবনে খাত্তাব, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত নাজিল করছেন, এই আয়াতে কারীমাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেন, আমরা যেই দিন ওই আয়াত নাজিল হয়েছে ওই দিনকে ঈদ বানাই ফেলতাম। সুবহানাল্লাহ। এরকম আয়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেন, আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনো, যে সময় আয়াতটা নাজিল হয়েছে ওই জায়গায় আমি ওমর ইবনে খাত্তাব ছিলাম। সুবহানাল্লাহ। কোথায় নাজিল হয়েছে? আরাফাতের ময়দানে। এতে দেখেন মুরব্বীরা খুব মেধাবী, আলহামদুলিল্লাহ এই এলাকার মুরব্বীদের নলেজ আছে বেশি এবং তারা খুব মেধাবী, যুবকদের মেধা কম, যুবকেরা কথা বলে না, উত্তর দিতে পারে না, মুরব্বীরা সব উত্তর দিতে পারে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মুরব্বীদেরকে 100 বছরের উপরে হায়াত দিয়ে দিক, মুরব্বীদের জন্য দোয়া করে দিছি, মুরব্বীরা যেহেতু পারছে যুবকদের জন্য তো করবো ইনশাআল্লাহ, তবে যুবকেরা আগে শিখতে হবে, দিন শিখতে হবে, দোয়া শেষে ইনশাআল্লাহ। তাহলে সেই কথাটা বলতেছিলাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যেখানে আয়াতটা নাজিল হয়েছে আমি ওখানে ছিলাম। কোথায় নাজিল হয়েছে? আরাফাতের ময়দানে। কত হিজরিতে? 10 হিজরিতে, বিদায় হজের দিনে 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে একেবারে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দিনে হক এমন একটা দিন, যেই দিনের ভিতরে এমন কিছু মানুষের জীবনে নাই যেটা দিনে হকের মধ্যে নাই, এমন কিছু নাই যেটা দিনে হকের ভিতরে নাই। একেবারে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত, কেয়ামত থেকে শুরু করে জান্নাত জাহান্নামে পৌঁছা পর্যন্ত সব এই দিনের মধ্যে আছে। তাহলে বোঝা যায় দিনে হকের অনুসারী যারা হবে তারা অন্য জায়গা থেকে কোনো কিছু ধার করে আনবে না। কারণ ধার করে কখন? ঘরের মধ্যে তরকারি রান্না করতে গেছে, হঠাৎ করে ভাবি দেখে লবণটা শেষ হয়ে গেছে, লবণ শেষ, তখন পাশের বাড়ির ভাবিরে বলে, ভাবি আমাদের তো লবণ শেষ, আজকে আমাদেরকে 1 বাটি লবণ দেন, আমরা বাজার থেকে আনলে দিয়ে দিব। বলে না, পেঁয়াজটা শেষ হয়ে গেছে, রসুনটা শেষ হয়ে গেছে, হলুদটা শেষ হয়ে গেছে। যখন নিজের কাছে থাকে তখন কেউ ধার করে নাকি? তাহলে এমন একটা দিনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুসারী বানাইছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। এটা রাব্বুল আলামিনের বিরাট নেয়ামত যে ইসলামের অনুসারী আল্লাহ আমাদেরকে বানাইছে, দিনে হকের অনুসারী আমাদেরকে বানাইছেন, যেই দিনটা একেবারে কানায় কানায় পরিপূর্ণ, এটার মধ্যে এমন কিছু নাই যেটা আরেক জায়গা থেকে দাঁড় করে নিয়ে আসতে হবে, মানে এইরকম কিছু এটার মধ্যে পাওয়া যাবে না যে এটার অভাব দেখা দিছে, এটা আরেক দিনে বাতিল থেকে কোনো জায়গা থেকে আনতে হবে, এইরকম কোন কিছু এটার ভিতরে এরকম দাঁড় করা লাগবে না, সব আছে এটার মধ্যে। সুবহানাল্লাহ, এমন কিছু জমিনে নাই যেটা দিনে হকের ভিতরে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, হে ইমানদাররা, ইমান আনার পরে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও, কিছু বাহিরে কিছু ভিতরে করা যাবে না, একেবারে ইসলাম আনার পরে যেহেতু এটা পরিপূর্ণ, এটার মধ্যে সব আছে, সুতরাং কোনো কিছু এটার বাহিরে রাখা। আচ্ছা, এবার বলেন দেখি, বিয়ে শাদী যখন হবে, বিয়ে শাদীর সব ব্যবস্থাপনা ইসলামের ভিতরে আছে কি নাই? তাহলে গায়ে হলুদের নামে অশ্লীলতা, এটা কি দিনে হকের মধ্যে আছে না দিনে বাতিলের মধ্যে আছে? মাশাআল্লাহ, সবাই জানে দেখি। তাহলে এই গায়ে হলুদের অশ্লীলতা দিনে হকের ভিতরে নাই, ইসলামের ভিতরে নাই, আছে কোথায়? দিনে বাতিলের মধ্যে আছে, বিভিন্ন অমুসলিম মুশরিকদের সংস্কৃতির মধ্যে এইরকম গায়ে হলুদের কালচার, এইরকম অশ্লীলতার কালচার আছে, এটা দিনে হকের মধ্যে দিন ইল্লার মধ্যে নাই, দিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নাই। যেই দিন পরিপূর্ণ দিন, ওই পরিপূর্ণ দিনে হকের মধ্যে নাই। তাহলে আমরা যদি দিনে হকের অনুসারী হই, তাহলে গায়ে হলুদের অশ্লীলতা করা যাবে এই এলাকা মনে হয় না, নাকি হয়? তাহলে এই এলাকার ভাইয়েরা বোনেরা চিন্তা করি, আমরা আমরা কি দিনে হক অনুসরণ করতেছি না দিনে বাতিল অনুসরণ করতেছি? এরপরে বিবাহের অনুষ্ঠানে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা মোহর 1 টাকাও আদায় করে না, কয় ভাই এগুলা শুধু কাগজে কলমে লিখতে হয়, এগুলা কেউ দিতে হয় না, এগুলা খালি লিখলে হয়, সব বায়বীয় ভাবে লেখে মোহর 10 লক্ষ টাকা আদায় 5 লক্ষ টাকা, অথচ 1 লক্ষ টাকাও আদায় হয় নাই, কয় এগুলা খালি লেখার, এগুলো কথার কথা, এগুলো খালি লিখে রাখলে হয়, মোহর কি শুধু লিখে রাখার জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তুষ্ট চিত্তে স্ত্রীদের মোহর গুলা দিয়ে দাও। তাহলে দিনে হকের ভিতরে আছে মোহর আদায় করা ফরজ, দিনে বাতিলের ভিতরে আছে মোহর আদায় করা লাগে না, খালি লিখে রাখলে হয়। দিনে বাতিলের ভিতরে আছে বাসর রাতে তুমি স্ত্রীর কাছে মাপ চাই নিবা, তাহলে যথেষ্ট হয়ে যাবে, কিন্তু দিনে হকের ভিতরে মাপ চাওয়ার কোনো নিয়ম নাই। মাপ চাইবেন কেন? আপনি যদি মোহর দেওয়ার সামর্থ্য না থাকে, মোহর ধরবেন কেন? আপনারা কে কইছে এত টাকা ধরতে? এত টাকা ধরছেন যাতে আদায় করতেই হবে, ফরজ, আদায় না করি মরি গেলে আপনার ছেলে মেয়েরা আদায় করব, কারণ ওই বিয়ের কারণে ছেলে মেয়ে এগুলো হয়েছে, এই জন্য ছেলে মেয়ে আদায় করতে হইব, বাপের বিয়া না হইলে ছেলে মেয়ে এগুলো হইতো না, তো বাপ আদায় করতে পারে না, এই জন্য ছেলে মেয়ে আদায় করতে হইব, কারণ তোরা হয়েছত কেন ওই বাপের বিয়ের কারণে, তো বাপ যেহেতু মোহর দিতে পারে না এই জন্য তোরা দিবি, তারপরেও মাপ নাই দিতে হবে। তা আপনি 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা মোহর ধরে বসে আছেন, দেওয়ার খবর নাই, এটা দিনে হক না, এটা কি দিনে বাতিল, আর দিনে বাতিল অনুসরণ করবেন, আবার বসে আছেন কবরে যাই মন কান্নকের জিজ্ঞাসা করলে লাভ মারি বলি বলবেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দিনা, এত সোজা অবিল ইসলামে দিনা মুখে দিয়ে আসা এত সোজা? কারণ ওই সাহাবদেরকে দেখলে তো জানা জিনিসও ভুলে যাবেন, কারণ মন কান্নকের যে ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ফেরেশতা দেখলে আপনি যেটা জানেন সেটাও বলে দেবেন, কারণ মন কান্নকের কি রকম, আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, শুধু কালো না কুসকুসে কালো, চোখ দুটা নীল বর্ণের, একটা কালো কুসকুসে মানুষ নীল বর্ণের চক্ষু বিশিষ্ট, অন্ধকার রাত্রিতে আপনার সামনে যদি এসে দাঁড়ায় আপনি নিজে লাশ হয়ে যাবেন, এরকম ভয়ঙ্কর। আবার কি খালি খালি হাতের মধ্যে কি আছে? হ্যাঁ, লোহার হাতুড়ি। বিমা তারিক মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি আছে, হাতুড়িটা কেমন? লাউ দুরিবা বিহা আলা জাবালিন লাসারা তুরাবা। আল্লাহু আকবার। এই লোহার হাতুড়ি দিয়ে যদি বিশাল পাহাড়ের উপরে আঘাত করা হয়, পাথরের পাহাড়ের উপরে যদি আঘাত করা হয়, তাহলে পাথরের পাহাড় ভেঙ্গে চুরে চুরমার হয়ে বালুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ, এরকম ভয়ঙ্কর হাতুড়ি নিয়ে কবরে আসবে। তাহলে ওই হাতুড়ি দেখলে স্যারে যদি একটা বেত লই আসে, তো স্টুডেন্ট দেখা যায় জানা জিনিসও ভুলে যায়, বাইবা দিতে গেছে সব জানে, স্টুডেন্ট খালি কাঁপে। আমরা বিভিন্ন জায়গায় বাইবা নিতে যাই, তো দেখি যে স্টুডেন্ট সামনে আসলে খালি কাঁপে, অথচ সে সব জানে, জিজ্ঞেস করলেও বলতে পারে না, ভয় বলতে পারে না। আপনি ওই কবরের মধ্যে মুনকার নকির দেখলেই যে মারাত্মক ভয় পাইবেন। আর দুনিয়াতে সব দিনে বাতিলের অনুসরণ করছেন, কবরে যাই লাপমারি বলি ফেলবেন, নবীল ইসলামে দিনা, এটা অসম্ভব জিনিস, অসম্ভব জিনিস। কবরে যাই ওয়াবিল ইসলামে দিনা বলতে হলে দুনিয়াতেও ওই ওয়াবিল ইসলামে দিনা অনুসরণ করতে হবে। তাহলে বিয়ে শাদির যত কার্যক্রম, এগুলো কি দিনে হকের মধ্যে আছে কি নাই? দিনে হকে আছে, দিনে হক পরিপূর্ণ দিন, এর ভিতরে বিয়ে শাদি সব আছে। কিন্তু দেখা যাচ্ছে আমরা ইসলামের গুলা ভালো লাগতেছে না, আমরা ইহুদিদের থেকে ধার করতেছি, খ্রিস্টানদের থেকে ধার করতেছি, মুশরিকদের থেকে ধার করতেছি, কারণ ইসলামের গুলা ভালো লাগতেছে না। কারণ যুয়্যানা লাহুম সুউ আমালিহিম, শয়তান ওই দিনে বাতিলের জিনিসগুলোকে সুশোভিত করে দেখায়, সুন্দর করে দেখায়। যদি বিয়ের অনুষ্ঠানে গান বাজনা না হয়, বিয়ের অনুষ্ঠানে ঢোল বাদ্য না বাজে, বিয়ের অনুষ্ঠানে জাকজমক গায়ে হলুদ না হয়, বিয়ের অনুষ্ঠানে 1,000-2,000 বরযাত্রী না যায়, বিয়ের অনুষ্ঠানে যদি 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা মোহর না হয়, তাহলে বিয়েটা কয় কি বিয়ে হয়েছে, কোনো সুন্দর লাগে নাই, কিচ্ছু লাগে নাই। সুন্দর হইল শয়তানের যেই দিন, দিনে বাতিল এটাকে শয়তান সুন্দর করে সুশোভিত করে দেখা, এই জন্য মানুষের কাছে ওইটা সুন্দর লাগে। কিন্তু যারা দিনে হকের অনুসারী, তাদের কাছে ওইগুলা সুন্দর না, দিনেরটা ইসলামেরটাই সুন্দর। আচ্ছা, এবার বলেন, দোকানে গেছেন চুল কাটার জন্য, মাথার চুল কাটবেন, চুল কাটার নিয়ম নীতি ইসলামে আছে কি নাই? নাই মনে হয় নাকি? সুতরাং চুল কাটতে গেলে সেলুন দোকানে চতুর্পাশে বিভিন্ন মুশরিকদের চুলের কাটিং আছে, ওই অমুক খেলোয়াড়, অমুক শিল্পী, অমুক তমুক, পৃথিবীর বিভিন্ন দেশের ইহুদি খ্রিস্টান মুশরিক, নাম করা নাম করা। আর মুসলমান ঘরের সন্তান ওই সেলুন দোকানে দেখে, ভাই এই কাটিংটা দেও, এই ভাই 3 নম্বরটা দেও, এই ভাই 5 নম্বরটা দেও, তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে মনে হয় চুল কাটার কোনো নিয়ম নীতি নাই। আছে, ইসলাম যদি পূর্ণাঙ্গ দিনে হক হয়, পূর্ণাঙ্গ দিন হয়, তো চুল কাটার বিধানও আছে। সুবহানাল্লাহ, ইসলাম এমন একটা দিন যে ইসলামের ভিতরে টয়লেটে যাওয়ার বিধানও আছে, এমন একটা দিন টয়লেটে কেমনে যাবেন এটাও আছে, আছে না? টয়লেটে ঢুকার সময় ডান পা দিবেন না বাম পা দিবেন? মাশাআল্লাহ, এই এলাকা সবাই জানে দেখছেন। তাহলে যাওয়ার সময় বাম পা, বের হওয়ার সময় ডান পা, পশ্চিম দিকে ফিরে বসবেন না পূর্ব দিকে ফিরে বসবেন? কোন দিকে ফিরে বসবেন? উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে, কেবলার দিকে, কেবলাকে পিছনে দিয়ে বসা যাবে না। দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবেন না বসে বসে করবেন? এখন তো সবাই দাঁড়ায় দাঁড়ায় করা বেশি পছন্দ করে। দাঁড়ায় দাঁড়ায় করা কি দিনে হকের কাজ না দিনে বাতিলের কাজ? তারপরে আপনি টয়লেটের ভিতরে ডাইন হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন? তারপরে পানি দিয়ে করবেন নাকি ঘষাঘষি করবেন? পানি, টিস্যু এগুলো দিয়ে। তাহলে বোঝা যায় টয়লেটে ঢুকার সাথে কতগুলা বিধিবিধান, এক টয়লেটের সাথে কতগুলো বিধান জড়িত। সুবহানাল্লাহ, ইসলাম এমন এক দিনে কামেল, এমন এক পরিপূর্ণ দিন, টয়লেটে গেলেও ইসলামের সাথে নিয়ে যাইতে হয়, ঘরের মধ্যে ইসলাম রাখে যাওয়া যায় না। যদি ইসলামকে বলেন ইসলাম তোমারে নাফাক জায়গায় নিমু না, তোমারে টয়লেটে নিমু না, টয়লেটে গেলে সব আমার ইচ্ছায় চলবো, তোমার নিয়ম নীতি চলবে না, তোমারে কিছুক্ষণের জন্য বাহিরে রাখি গেলাম, আপনি মুসলমান থাকবেন? ইসলাম এমন এক জিনিস, এই দিনে হোক এমন এক জিনিস, টয়লেটে গেলেও সাথে করে নিয়ে যাইতে হয়, রাত্রে ঘুমাইতে গেলেও বিছানায় নিয়ে যাইতে হয়, যেখানে যাইবেন সেখানে এটারে নিয়ে যাইতে হয়। এটারে যদি রাখি যান একটু আলাদা করেন, এটা আপনার থেকে আলাদা হয়ে যায়। এটারে বাহিরে রাখি গেলে এত মূল্যবান দিন দিয়ে দিনে হোক, আপনি টয়লেট থেকে বাহির হয়ে আসে আর এটারে খুঁজে পাবেন না। এটা বাইরে রাখি গেলে কিছুক্ষণের জন্য এটা চুরি হয়ে যায়, এটা আর পাওয়া যায় না, এরকম মূল্যবান জিনিস। এজন্য যেখানে যাবেন সেখানে সাথে নেবেন, যেখানে যাবেন সেখানে সাথে নেবেন। তাহলে বোঝা গেল ইসলামের ভিতরে সম্পূর্ণ চুল কাটার বিধানও আছে, আছে কি নাই? তাহলে আমরা অনুসরণ করব কোনটা? হাজ্জাজ ইবনে হাসান আত-তাবেঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার বোন একবার ছোটবেলায় আমাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নেওয়ার পরে আমার মাথার চুলটা সম্পূর্ণ মাথা কামানো ছিল, মাঝখানে একটা টিকলি ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখলেন, দেখার পরে আমার বোনকে বললেন, এই এই ছোট বাচ্চাটার মাথায় এই ধরনের চুল কেন? এটা তো মুশরিকদের চুল কাটার ডিজাইন, এটা তো মুশরিকদের মুশরিকি কালচার, সুতরাং তোমার বাইরে তাড়াতাড়ি নিয়ে এই চুলগুলা কেটে ফেল। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর সাহাবীরা চুল কাটার ক্ষেত্রে যদি ইসলামিক কালচারের ইসলামী সংস্কৃতির বাহিরে কিছু দেখতেন সাথে সাথে প্রতিবাদ করতেন। আল্লাহর নবী সাহাবীরা ওই ছোট্ট শিশু তার চুলটাও ইসলামী সংস্কৃতির বাহিরে হওয়ার কারণে সাথে সাথে বলছেন যে কেটে ফেলা যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করতেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সুসংবাদ দিয়ে দিয়েছেন শহীদ। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে উহুদ পাহাড়ের উপরে উঠলেন। সহি আল বুখারীর রওয়ায়াত, উহুদ পাহাড়ের উপরে উঠার পরে উহুদ পাহাড় এত খুশি হয়ে গেল যে আজকে আমার উপরে সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে আসছে। আল্লাহর নবীর বিশিষ্ট তিনজন সাহাবী এখানে আসছে। উহুদ পাহাড় খুশিতে নাচা শুরু করে দিছে, উহুদ পাহাড় খুশিতে নাচে, একবার এদিকে যায় একবার এদিকে নাচে, একবার এদিকে নাচে একবার এদিকে নাচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসবুত ইয়া উহুদ, হে উহুদ থামো, এত নাচিও না। ইন্নাকা ফীকে ইন্নাহু ফীকে নাবিয়্যুন, তোমার উপরে একজন নবী আছে, ওয়া সিদ্দিকুন একজন সিদ্দিক আছে, ওয়া শাহীদান দুজন শহীদ আছে। সুবহানাল্লাহ, তোমার উপরে একজন নবী, তো নবী তো স্পষ্ট, সিদ্দিকও স্পষ্ট, সিদ্দিক কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বাকি দুজন কি? শহীদ। তাহলে তারা সেদিনই বুঝে গেছেন তারা শাহাদাত বরণ করবেন। সুবহানাল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে আক্রমণ করা হলো খারেজিরা, মুনাফেকরা আক্রমণ করলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে নিয়ে যাওয়া হলো। দলে দলে লোকেরা আসতেছে, ওমর ইবনে খাত্তাব শহীদ হয়ে যাবে দেখার জন্য আসতেছে সবাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করবেন, শহীদ হয়ে যাবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে তাকায় তাকায় দেখতেছেন কারা কারা আসতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন যুবক তাকনুন নিচে কাপড় পরে ওমর ইবনে খাত্তাবকে দেখার জন্য দৌড়ায় চলে আসছে। সে ইচ্ছা করে তাকনুন নিচে পরে নাই, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হয়েছে এই খবর শুনে দৌড় দিছে, তাকনুন নিচে না উপরে এটা খেয়াল নাই। ওমর ইবনে খাত্তাবকে দেখতে আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন, মারা যাইতেছেন। ওই মুহূর্তেও ওই সাহাবীর দিকে, ওই যুবকের দিকে তাকাই বললেন, এরফা ইজারাক, ও যুবক তোমার কাপড়টা টাকনোর উপরে তোল। সুবহানাল্লাহ। মারা যাওয়ার মুহূর্তেও সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামিক আদর্শ, ইসলামিক কালচারের প্রতি কেমন মহব্বত, মারা যাচ্ছেন সে সময়ও একজন সাহাবিকে বলতেছেন, একজন যুবককে বলতেছেন, এরফা ইজারাক, তোমার কাপড়টা টাকনুর নিচে নেমে গেছে, কাপড়টা তোলো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাম একটা পরিপূর্ণ দিন, একেবারে আপনার মাথার চুল কাটা থেকে শুরু করে আপনার কাপড় চোপড় যাবতীয় কার্যক্রম এই ইসলামের ভিতরে আছে। তাহলে সমস্ত ক্ষেত্রে জীবনের কৃষ্টি কালচার সভ্যতা অনুসরণ করতে হবে কার? ইসলামের। দিনে হকের, দিনে বাতিল থেকে কোনো কিছু নেওয়া যাবে। এবার আসেন এই দিনে হক, যেটা প্রথম বৈশিষ্ট্য বলছে, প্রথম বৈশিষ্ট্য হলো দিনে হকের, দিনে হক একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, দিনে বাতিল অসম্পূর্ণ জীবন ব্যবস্থা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দিনে হকের স্তর হলো তিনটা। দিনে হকের স্তর কয়টা? তিনটা। এক নম্বর স্তরের নাম ইসলাম, দুই নম্বর স্তরের নাম ইমান, তিন নম্বর স্তরের নাম হলো এহসান। মনে থাকবো দিনে হক এটার স্তর কয়টা? তিনটা মারাতেব। একটার নাম ইসলাম, দুই নম্বরটার নাম ইমান, তিন নম্বরটার নাম এহসান। বুখারী এবং মুসলিমে, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম নাম দিয়েছেন হাদিসে জিব্রিল আলাইহিস সালাম। হাদিসটা বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আছি। ইজতালা আলাইনা রাজুলুন, এমন সময় দেখলাম একটা লোক এসে গেছে, একটা লোকের আগমন। লোকটা দেখতে শাদিদু বায়াদি সিয়াব, লোকটার কাপড়গুলো দবদবে সাদা, একেবারে পরিষ্কার। শাদিদু সাওয়াদি শার, মাথার চুলগুলো কুচকুচে কালো। লোকটার মাথার চুল কুচকুচে কালো, কাপড়গুলো দবদবে সাদা। লা ইউরা আলাইহি আথারুস সাফার, এই লোকটার মধ্যে সফরের কোনো চিহ্ন, সফরের কোনো আলামত দেখা যাচ্ছে না। মানে মরুভূমির রাস্তায় যদি দূরের থেকে সফর করে আসতেন, সাদা কাপড় আর সাদা থাকতো না, রং হয়ে যেত, ধুলাবালি লেগে যেত। কিন্তু তার কাপড়ের মধ্যে একটা ধুলাবালিও নাই। এমন সময় লোকটা আসলেন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, কিন্তু দূরের থেকে না আসলে লোকটারে আমরা কেউ চিনিও না, লোকটা এই এলাকার বাসিন্দাও না। তাহলে বোঝা যায় লোকটা দূরের থেকে আসছে, কিন্তু লোকটার কাপড়ের মধ্যে, শরীরের মধ্যে সফরের কোনো আলামত, সফরের কোনো চিহ্ন নাই। লোকটা সোজা এসে ফাজালা সাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম দিয়ে, আমাদেরকে সালাম দিয়ে বসে গেলেন। বসার পরে লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি কয়েকটা প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলেন ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইনিস্তাতাতা ইলাইহি সাবিলা। ওই লোকটা বলে উঠলেন, সদাক্তা, আপনি সত্য কথা বলছেন, একেবারে খাঁটি কথা বলছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদদিকুহু লোকটা প্রশ্ন করলো আবার লোকটা সত্যায়ন করলো এটা দেখে আমরা একেবারে অবাক হয়ে গেলাম কারণ এই লোকটা বলতেছে আপনি সত্য কথা বলছেন তাহলে বোঝা যায় লোকটা আগে থেকে জানে উত্তর জানে এই জন্য লোকটা বলতেছে আপনি ঠিক কথা বলছেন সঠিক কথা বলছেন আচ্ছা লোকটা দ্বিতীয় প্রশ্ন করলো আখবিরনি আনিল ঈমান ঈমান সম্পর্কে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কাদারে খাইরিহি ওয়া শাররিহি লোকটা বলল সাদাকতা তিন নম্বরে প্রশ্ন করল আখবিরনি আনিল ইহসান ইহসান সম্পর্কে আমাকে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো যদি না দেখো এইভাবে করবা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন লোকটা বলল সাদাকতা লোকটা এরপরে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করছে কিয়ামতের আলামত জিজ্ঞাসা করছে করে লোকটা সালাম দিয়ে চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা চিনছো নাকি লোকটারে সাহাবা ইকরাম বললেন আল্লাহ আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন লোকটাকে মনে মনে ধারণা করছে কিন্তু ধারণার উপরে কথা বলেন বলতেন না সাহাবা ইকরাম এই জন্য বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি হলেন যে লোকটা আসছেন জিব্রিল এই লোকটা কে জিব্রিল আলাইহিসসালাম আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দীন শেখানোর জন্য সুবহানাল্লাহ জিব্রাইল আসছেন তোমাদেরকে কি শেখাবেন দীন শেখাবেন তাহলে দীন কি কি শেখাই গেছেন ঈমান শেখাইছেন ইসলাম শেখাইছেন ইহসান শেখাইছেন এই তিনটা হলো দ্বীনের তিনটা স্তর এই দ্বীনটা হলো এই তিনটা জিনিস হলো দ্বীনে হকের তিনটা স্তর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন যে জিব্রিল আলাইহিস সালাম এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য তাহলে আমার ভাইরা এবং বোনেরা এই দ্বীনের প্রথম স্তর হলো ইসলাম শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইসলামের প্রথম বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোন সত্যিকারের মাবুদ নাই এই ঘোষণা দিতে হবে এই সাক্ষ্য দিতে হবে তাহলে আল্লাহ ছাড়া আমাদের আর কোন সত্যিকারের হক মাবুদ নাই এটা হলো দ্বীনে হকের মূল জিনিস এটার নাম তাওহীদ এটার নাম কি তাওহীদ আল্লাহর একত্ববাদ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যদি করি করলে এটার নাম শিরক আল্লাহ ছাড়া অন্য কারো যদি কোনো ইবাদত করি এটার নাম কি শিরক তাহলে অন্য কারো ইবাদত কেমনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেগুলো ইবাদত সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো জন্য করা যাবে না যেমন সেজদা করা সেজদা করা কি ইবাদত সেজদা করাটা ইবাদত এই সেজদার মালিক কে হয় নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকেও সেজদা করলাম আল্লাহর কোন ওলিকে সেজদা করলাম আল্লাহর কোন বান্দার কবরে গিয়ে সেজদা করলাম তাহলে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সত্যিকারের এটা স্বীকৃতি হয়েছে হয় নাই কারণ আল্লাহ ছাড়া তো আরো মাবুদ আমার আছে না হয় আমি ইবাদত করলাম কেমনে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো জন্য কোনো ইবাদত করা যাবে না এটার নাম তাওহীদ আল্লাহর একত্ববাদ এজন্য সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে আর কারো সামনে জীবিত মৃত কোন ওলি আউলিয়া বুজুর্গ কারো সামনে গিয়ে সেজদা করা যাবে না করলে কি হবে শিরক হবে শিরক হলে কি হবে শিরক দুই একটা করলাম অসুবিধা কি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে এটা ক্ষমা পাওয়ার সম্ভাবনা নাই। শিরক করলে সমস্ত আমল বরবাদ। নামাজটা পড়ছেন খুব সুন্দর করে, তাহাজ্জুদ পড়ছেন, আওয়াবিন পড়ছেন, সলাতুল দোহা পড়ছেন, এশরাক পড়ছেন, সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, সব পড়ছেন, কিন্তু শিরকও করছেন, সব আমল বাতিল। আল্লাহ পাক সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যত আমল করো সমস্ত আমল শিরক করলে বরবাদ, শিরক করলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শিরক করলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। তাহলে এই দ্বীনে হকের মূল বিষয় হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আমি ইবাদত করব কার, একমাত্র আল্লাহর, আর কাউকে কোন ইবাদত মান্নত করব কার জন্য কথা কয় না, মান্নত করব একমাত্র আল্লাহর জন্য, নাকি মাজারের জন্য, নাকি ওলিয়া উলিয়ার জন্য, নাকি কোনো বুজুর্গের জন্য, মান্নত হবে একমাত্র আল্লাহর জন্য, কোরবানি হবে কার জন্য, একমাত্র আল্লাহর জন্য, দোয়া হবে কার কাছে, একমাত্র আল্লাহর কাছে, ছেলে মেয়ে দরকার কার কাছে, নাকি খাজা বাবার কাছে, একমাত্র আল্লাহর কাছে, টাকা পয়সা দরকার কার কাছে, রিজিক দরকার যা দরকার সব চাইতে হবে কার কাছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারো জন্য করলে সেটার নাম শিরক। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, তাহলে ইবাদত করতে হবে কার পদ্ধতিতে, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। এটা হলো রাসূলের রেসালতের তাওহীদ, রেসালতের তাওহীদ লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইবাদত যদি না হয় আল্লাহ পাক ওই ইবাদত কবুল করেন না। তাহলে জিকির করব কার মতো, এবার কথা কয় না, জিকির করবেন কার মতো, একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেই সময়ে যেইভাবে জিকির করেছেন, ওই পদ্ধতির বাহিরে যত তরিকা যত সুন্দরভাবে জিকির করি না কেন, ওই জিকির আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ ইবাদত কবুলের শর্তই হলো যে মুতাবাআতু সুন্নাহ, মুতাবাআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত যদি ইবাদত না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করে অনুসরণ করে যদি ইবাদত না হয়, সেই ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে জিকির হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, নামাজ হবে কার মত, নবী সাল্লাল্লাহু আলাইহি যেভাবে নামাজ পড়ছেন একমাত্র সেই পদ্ধতিতে নামাজ পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেখানে যেটা করছেন সেটা করার নাম সুন্নত, যেটা ছেড়ে দিছেন সেটা ছেড়ে দেওয়ার নাম সুন্নত। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়ে থাকি, এখন যদি আমি বলি জানাজার নামাজেরও আজান দিব, জানাজার নামাজের আজান দেওয়া যাবে, আচ্ছা ঈদের নামাজের আজান দেওয়া যাবে, অসুবিধা কি, আজান দেওয়া কি খারাপ জিনিস নাকি, কি বলেন, আজান দেওয়া খারাপ জিনিস, আজান দেওয়া তো ভালো জিনিস, তা আমি ঈদের নামাজের আজান দিব অসুবিধা কি, কেন দেওয়া যাবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে আজান দেন নাই, জানাজার নামাজে আজান দেন নাই, সুতরাং ওখানে আজান না দেওয়া সুন্নত। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন সেখানে আজান দেওয়া সুন্নত। বুঝতে পারছেন? এই জন্য সুন্নত দুই রকমের, একটা হলো সুন্নতে ফেলিয়া আর একটা হলো সুন্নতে তরকিয়া, মানে কোন জায়গায় ছেড়ে দেওয়া সুন্নত, কোন জায়গায় করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে করেছেন সেখানে করা সুন্নত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই সেখানে না করা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সময় কোন কোন জায়গায় হাত তুলেছেন সেখানে হাত তোলা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো দোয়া করার সময় হাত তোলেন নাই সেখানে না তোলা সুন্নত। যেখানে তুলছেন সেখানে তোলা সুন্নত, যেখানে তোলেন নাই না তোলা সুন্নত। তাহলে আপনার মসজিদে ঢুকার সময় আমরা দোয়া পড়ি না, কি দোয়া পড়েন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা গফির লি যুনুবি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। দোয়া পড়ে ঢুকছেন, এই যে দোয়াগুলো বলতেছি মসজিদে ঢুকার সময় হাত তোলে কাবলামুখী হয়ে বলা যাবে? বললে অসুবিধা কি, আমি খারাপ কি কাজ করছি? আমি হাত না তুলছি, আরে আমি হাত তুলে দোয়া করছি, অসুবিধা কি করা যাবে না? কেন? কারণ আমি সাক্ষ্য দিতেছি ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আমার সমস্ত ইবাদতের পদ্ধতি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমার রাসূল মসজিদে ঢুকছেন, বাহির হইছেন, দোয়া পড়ছেন জীবনে অসংখ্যবার, কিন্তু কোনোদিন হাত তোলেন নাই। টয়লেটে ঢোকার সময় দোয়া পড়তে হয়, পড়তে হয় না? কি দোয়া পড়েন? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আচ্ছা, টয়লেটে ঢোকার আগে দিয়ে কেবলামুখী হয়ে দুই হাত তুলে যদি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, রাব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে টয়লেটে প্রবেশ করার জন্য নিয়ত করতেছি, মাওলারে টয়লেটে ঢুকবো, আমার এই টয়লেটে ঢুকাকে তুমি কবুল করে নিও, আল্লাহ টয়লেটের ভিতরে আমার দুঃখ কষ্ট সব দূর করে দিও, যাতে সহজভাবে আমার টয়লেটটা হয়। এরকম যদি দোয়া করে টয়লেটে ঢুকেন, অসুবিধা আছে? কি অসুবিধা আছে? আমি দোয়া না করছি, এরা কত ফতোয়া দিয়ে দেখছেন, কয় দোয়া করছি তাও বলে অসুবিধা হয়েছে। আমি এবার আরাফাতের ময়দানে মিনাতে মুজদালিফায় নামাজ পড়াই, সালাম ফিরাইলাম, সালাম ফিরাই আর সম্মিলিত মোনাজাত করি না। এবার এক লোকে উঠে কয় দেখো কত বখিল, আল্লাহর কাছে একটু চাইও না, আল্লাহ না চাইলে দিব কেমনে? আল্লাহর কাছে চাইতেও কষ্ট হয় এদের, আল্লাহর কাছে একটু চায় না, চাইলে অসুবিধা কি? তো অসুবিধা কি, আমি টয়লেটে ঢুকার আগে দোয়া না করছি, অসুবিধা কি? অসুবিধা হয়েছে? কি অসুবিধা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার টয়লেটে গেছেন, বের হয়েছেন, কিন্তু এইভাবে দোয়া করেন নাই। এই জন্য শাহাদাতে আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, যিনি সাক্ষ্য দিবেন তিনি আল্লাহ রাসূলের পদ্ধতির বাহিরে কিছু করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে উকুব করেছেন। যদি কেউ বলে আরাফাতের ময়দানে যাওয়া কষ্টকর, গরম বেশি, রোদ বেশি, আসো আমরা মক্কা মুকাররমার পাশে একটা ময়দান বানাই, ওখানে বসে অবস্থান করি, হজ হবে? কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় যেখানে যেই তারিখে উকুব করছেন সেই তারিখে উকুব করার নাম হজ। সেখানের বাহিরে এই আরাফাতের ময়দানের সীমানার এক ইঞ্চি বাহিরেও যদি আপনি অবস্থান করেন, হজ বাতিল। কেন বাতিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতির বাইরে গেছে। আচ্ছা, জুমার নামাজ কয় রাকাত? জুমার নামাজ যদি চার রাকাত পড়ি, অসুবিধা আছে? নামাজে না পড়ছি, খারাপ কি কাজ করছি? নামাজ পড়লেও বলে গুনা, এটা কেমন কথা? নামাজ পড়লে গুনাহ হয়? কয় না। নামাজ পড়লেও গুনাহ হয় মিয়া, নামাজ পড়িয়ে জাহান্নামে যাওয়া লাগবে। এই জিনিসটা বাংলার মুসলমানকে বোঝানো সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল বিষয় এটা। কয় মিয়া খারাপ কাজ করছি নাকি? নামাজে না পড়ছি, নামাজ পড়ি আবার জাহান্নামে যাওয়া লাগবে, এটা কেমন কথা? জুমার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন দুই রাকাত, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা, কোন বুজুর্গ, কোন ওলি, কোন মুর্শিদ যদি দুই রাকাত জুমার চার রাকাত পড়ে, তার নামাজ বাতিল বাতিল বাতিল। তার শুধু নামাজ বাতিল না, তার ইমানও বাতিল। তার নামাজ বাতিল হবে না, খালি ইমানও বাতিল হবে, কারণ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কিছু বেশি বুঝে গেছে। এই জন্য তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই পরিমাণে ইবাদত করছেন সেই পরিমাণের বাড়ানো যাবে না। এইরকম এত্তেবা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করছেন সেইভাবে এত্তেবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি আগে ধুইছেন মুখমণ্ডল, তারপরে হাত, তারপরে মানে চারটা ফরজের কথা বলতেছি, আগে মুখমণ্ডল, তারপরে হাত, তারপরে মাথা মাছে করছেন, তারপরে পা ধুইছেন। আমি বললাম ভাই সাইড জিনিসেই কর্ম, তবে আগে আমার পাটা ধুয়ে লই, তারপরে হাতগুলা ধুয়ে লই, নিচের থেকে উপরের দিকে আসতেছি, হাত ধুয়ে নিলাম, তারপরে মুখ ধুয়ে নিলাম, তারপরে মাথা মাছে করলাম, সাইরও কাজে করছি, অজু হবে কিনা? অসুবিধা কি? কাজ তো সবে করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আগে করছেন সেটা আগে করতে হবে, যেটা পরে করছেন সেটা পরে করতে হবে। আগে পরে হইলে সমস্ত ইবাদত বাতিল। এখন যদি কোন হুজুর রাসূলের মত না হইলে যদি সব বাতিল হয়, তো এই মাইকে তো আল্লাহ রাসূল ওয়াজ করে নাই, আপনি এই মাইকে ওয়াজ করতেছেন কেন? আল্লাহ রাসূল তো এরকম চেয়ারে বসে ওয়াজ করে নাই, আপনি এরকম ফার্নিচারের এরকম সোফার মধ্যে বসে ওয়াজ করতেছেন কেন? আল্লাহ রাসূল তো এরকম প্যান্ডেলের মধ্যে ওয়াজ করতে পারেন নাই, আপনি এরকম প্যান্ডেলে করতেছেন কেন? আল্লাহ রাসূল তো এরকম ফাঁকা মসজিদে, টাইলস মসজিদে, এসি মসজিদে নামাজ পড়েন নাই, আপনি ওই মসজিদে নামাজ পড়েন কেন? আল্লাহ রাসূলের যুগে তো বুখারী ছিল না, আপনি বুখারী পড়েন কেন? আল্লাহ রাসূলের যুগে তো কোরআনে কারিমের মধ্যে নুকতা ছিল না, জের জবর ছিল না, আপনি জের জবরওয়ালা নুকতাওয়ালা কোরআন পড়েন কেন? কি বলেন? তাহলে কি বলবেন আবার? এবার বলবেন বাইরে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলাইতে হবে শুধু ইবাদত। মিলাইতে হবে কি? ইবাদত। ইবাদতের উপকরণ মিলানো লাগবে না। ইবাদত এক জিনিস, ইবাদতের উপকরণ ভিন্ন জিনিস। ইবাদত এক জিনিস, মুআমালাত ভিন্ন জিনিস। ইবাদত এক জিনিস, মুআমালাত আলাদা জিনিস। ইবাদত এক জিনিস, ইবাদতের উপকরণ ভিন্ন জিনিস। ইবাদতের মধ্যে বাড়ানো কমানোর নাম হলো বেদাত, কিন্তু ইবাদতের উপকরণ বাড়ানো কমানোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। আপনার মসজিদের টাইলস অনেক উন্নত হয়েছে, ফ্যান হয়েছে, এসি হয়েছে, অনেক সুন্দর মসজিদ হয়েছে, এগুলা সবগুলা ইবাদত না, এগুলা ইবাদতের উপকরণ, এগুলা ইবাদতের জন্য। কিন্তু মসজিদ যত সুন্দর হোক, জুমার নামাজ কাঁচা মসজিদ থাকলেও দুই রাকাত, ফাঁকা মসজিদ হলেও দুই রাকাত, এসি মসজিদ হলেও দুই রাকাত, ওই দুই রাকাতের জায়গায় তিন রাকাত চার রাকাত বানানো যাবে না। ইবাদত বাড়ানো কমানো যাবে না, কিন্তু ইবাদতের উপকরণ বাড়ানো কমানো যাবে। কোরআনে কারিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যত আয়াত, যে শব্দগুলা ছিল, যে আয়াতগুলো ছিল, কিয়ামত পর্যন্ত এগুলাই থাকবে, এগুলা বুঝার জন্য, এগুলা তেলাওয়াত করার জন্য নুকতা দেওয়া যাবে, জের জবর দেওয়া যাবে, হরকত দেওয়া যাবে, ফারা বাক করা যাবে, রুকু বাক করা যাবে, মঞ্জিল বাক করা যাবে, তাফসির লেখা যাবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী লেখা যাবে, মুসলিম লেখা যাবে, এগুলা সবগুলা হলো ইবাদতের জন্য, দ্বীনের জন্য। অনেকে দুটারে এক জায়গায় মিলাই ফেলায়, কয় রে মিয়া তুমিও তো বেদাত। একজন কয় তুমিও তো বেদাত, কয় তুমি রাসূলের যুগে ছিলা নাকি? তুমিও তো বেদাত, রাসূলের যুগে না থাকলে বেদাত, এই কথা ঠিক না। মানে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন কিয়ামত পর্যন্ত ওইভাবে, কিন্তু এবাদতের জন্য যেগুলো এবাদতের উপকরণ, হজে যাওয়ার জন্য বিমানে, কিয়ামতের আগে আরো অত্যাধুনিক আরো অনেক কিছু বাইর হইতে পারে, সেগুলা দিয়েও হজে যাওয়া যাবে। কিন্তু বাইতুল্লাহর তাওয়াব সাতবারের জায়গায় আটবার করা যাবে না, সাফা মারওয়ার সাই সাতবারের জায়গায় আটবার করা যাবে না। হজের আবাদত নবী সাল্লাম যেভাবে করছেন কেয়ামত পর্যন্ত সেইভাবে হবে, কিন্তু হজের উপকরণ ভিন্ন ভিন্ন হইতে পারে, এগুলার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই, এগুলার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। বেদাতের সম্পর্কটা এবাদতের সাথে। তাহলে জিকির করতে হবে কার মতো? জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে জিকির করছেন, আল্লাহ রাসূল যদি নাচি নাচি জিকির করেন তাহলে আপনিও করবেন নাচি নাচি? আল্লাহ রাসূল নাচি নাচি জিকির করছেন? কোন জাল হাদিস আছে যে আল্লাহ রাসূল এইভাবে জিকির করছেন লাভ দিয়ে উপরে উঠে গেছেন, এরকম জিকির করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছেন, সাহাবায়ে কেরাম জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছে, এরকম কোন নজির আছে না? তাহলে কি সাহাবায়ে কেরাম জিকির করেন নাই? সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি হতে পারেন নাই? পারছেন? আল্লাহু আকবার, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি। খালি ওলি না, জান্নাতের সার্টিফিকেট পাবো আল্লাহর ওলি। সেই আল্লাহর ওলিরা যখন জিকির করছেন, নাচেন নাই, গান গান নাই, লাফান নাই, সেই আল্লাহর ওলিরা কোথাও উঠেনও নাই। সেই আল্লাহর ওলিরা জিকির করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আজকে আমরা জিকির করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে 126 তরিকা। আমরা কারোর নাম বলতেছি না, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই কিয়ামত পর্যন্ত এবাদতের একমাত্র তরিকা, এর বাহিরে দ্বিতীয় কোন তরিকা নাই। এটা তরিকার তাওহীদ, রেসালতের তাওহীদ, নবুয়তের তাওহীদ, এটার নাম দীনে হক। এর বাহিরে যাবেন এটার নাম দীনে বাতিল। কোন বুজুর্গের, কোন পীরের, কোন মাশায়েখের, কোন আলেম ওলামার অধিকার নাই এবাদত বানানোর। এবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বানাই দেখাই দিছেন কিয়ামত পর্যন্ত, এটাই একমাত্র এবাদত। এবাদত কেউ বানাইতে পারবে না, এবাদতের উপকরণ বানাইতে পারবে। যেমন মাদ্রাসা বানানো হয়েছে, মাদ্রাসা বানানো হয়েছে না? মাদ্রাসা কি রাসূলের যুগে এই সিস্টেমের মাদ্রাসা ছিল নাকি? এই মাদ্রাসা কিসের জন্য? দ্বীনে হক শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য। কিন্তু দ্বীনের ভিতরে বাড়ানো কমানো যাবে না, দ্বীনের জন্য বাড়ানো কমানো যাবে, দ্বীনের জন্য নতুন নতুন জিনিস তৈরি করা যাবে। তাহলে দরুদ পড়বেন কার মত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ছেন কিনা বলেন দেখি। হ্যাঁ, কয় পড়ে নাই? সাহাবায়ে কেরাম দরুদ পড়ছেন নাকি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে যেইভাবে দরুদ পড়ছেন, কিয়ামত পর্যন্ত দরুদ পড়তে হবে একমাত্র এই পদ্ধতিতে। এজন্য আমি বলি যে নিজের মন গড়া পদ্ধতিতে যদি দরুদ পড়েন তাহলে হবে। নামাজের ভিতরে আমরা সালাম দিই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? সালাম দেন কিসের মধ্যে? আত্তাহিয়াতের মধ্যে। আচ্ছা, আত্তাহিয়াতের মধ্যে বসছেন, বসার পরে বলতেছেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত, এর পরেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিন্তা করলেন, আহারে আমার নবীরে সালাম দিমু, বসে বসে দিলে তো বেয়াদবি। কি নবীরে সালাম দিবেন বসে বসে? বেয়াদবি হবে না। তাহলে কি করতে হবে? দাঁড়ায় যেতে হবে। দাঁড়ায় গেলেন, দাঁড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়ায় সালামটা দিয়ে আবার বসলেন, বসে আত্তাহিয়াত বাকিটা পড়ে শেষ করলেন, এরপরে দরুদ পড়বেন বসে বসে। নবীর শানে দরুদ পড়া, নবীর শানে বেয়াদবি। আহারে নবী না হইলে নামাজে আসতো না, নবী না হইলে আজানে আসতো না, এই জন্য আজানের আগে দরুদ পড়তে হবে। আরে মিয়া, কার উছিলে সিন্নি খাইছ? নবীর ছিলেন আজান পাইছ, আর আজানের আগে দরুদ পড়বে না? নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আজান শেষ করি সুম্মা সাল্লু আলাইহি, আমার উপরে দরুদ পড়ো। কয় নবী না হইলে আজান পাইতানি, আজানের আগে দরুদ পড়তে হইব। নবী না হলে নামাজ পাইতানি মিয়া, দরুদ পড়ো বসি বসি, দাঁড়াই যাও, দাঁড়ায় কি পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আবার বসে যাও, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, শেষ করলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজ হইছে কি হয় নাই? কি নামাজ হইছে? নামাজের যে আত্তাহিয়াতুর বসার মধ্যে দুইবার উঠছেন দুইবার বসছেন, নামাজ হইছে? হবে না কেন? আমার নবীর সম্মান জানাইছি, নামাজ হইব না কেন? আমার নবী না হইলে নামাজ হইতো নাকি মিয়া? নামাজে তো পাইতা না, আমার নবীকে সম্মান জানাইছি, এবার নামাজের কি হইছে? কি বলেন, নবীকে সম্মান জানাইলে নামাজ হইব? কেন হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, মহব্বত করা ইমানের অংশ, কিন্তু এটা নিজের মন গড়া পদ্ধতিতে না, নিজের ইচ্ছা মতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে মহব্বত করতে হবে এটা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। কারণ আল্লাহর জমিনে সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছে কারা? আবু সুফিয়ান সুন্দর এক বাক্যে সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন, মা রাআইতু ফিন্নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বে মুহাম্মাদিন কাহুব্বে আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদান। সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে এমন কোন মানুষ আমি জীবনে দেখি নাই, এক মানুষ আরেক মানুষের এমন মহব্বত করে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। সুবহানাল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য জীবনের জান মাল সম্পদ সব পরিত্যাগ করতে রাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা হিজরত করে মদিনায় চলে আসো, কতজনের কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি যত রকমের স্থাবর অস্থাবর সম্পদ, মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব মক্কায় রেখে অজানা অচেনা এক দেশের দিকে, মদিনার দিকে, ইয়াসরিবের দিকে চলে গেছেন। কার মহব্বতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। কোথায় থাকবো, কোথায় খাবো, টাকা নাই, পয়সা নাই, জায়গা জমিন নাই, সেখানে যাই কি করব, এই চিন্তা সাহাবায়ে কেরামের মাথায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাইতে হবে, চলে গেছেন। বদরের ময়দানে 313 জন সাহাবি অস্ত্র নিয়ে যাদের বিরুদ্ধে দাঁড়াইছেন, তারা কেউ তার বাবা, কেউ তার ভাই, কেউ তার আত্মীয়, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বদরের ময়দানে দাঁড়াইছেন। সেখানে অনেক সাহাবি বাবার উপরে আক্রমণ করছেন, ভাইয়ের উপরে আক্রমণ করছেন, কার মহব্বতে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতে। বাবা ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, সব ছাড়ছে। তাহলে সেই সাহাবিরা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করছেন, সেই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত মহব্বতের পদ্ধতি, নিজে নিজে মন গড়া পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে হবে না। এই জন্য ওই যে তাশাহুদের মধ্যে আপনার নিজের মন গড়া পদ্ধতিতে যদি নবীকে সম্মান জানানোর জন্য দাঁড়াই যান আর বসে যান, নামাজে বাতিল। কারণ এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না, সাহাবায়ে কেরামের পদ্ধতি না। তারপরে খুতবার মধ্যে দরুদ পড়তেছেন, খুতবাকে দাঁড়ায় দাঁড়ায় না, বসে বসে। এখন যদি বলেন যে নামাজের মধ্যে মিয়া বসে বসে দরুদ পড়ি, সালাম দি, এখানে দাঁড়ায় দাঁড়ায় পড়বো কেন, এখানে বসে বসে দি, দেওয়া যাবে? সেখানে দাঁড়ায় দাঁড়ায় দিতে হবে। দরুদ ও আল্লাহর জিকির, আল্লাহর জিকির দাঁড়াইও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। তাহলে আমি যে কথাটা বলতেছি, ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের তাওহীদ, সমস্ত ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত চলবে, করতে হবে। এর বাহিরে ইবাদত বানানোর অধিকার আর কারো নাই। ওয়া তুকিমাস সালাহ, ইসলাম হলো সালাত কায়েম করতে হবে, নামাজ নাই, দ্বীনে হক নাই, দ্বীন নাই, যাকাত দিতে হবে, রমাদানে সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে। তারপরে বলছেন ঈমান, ঈমানের বিষয়গুলো, তারপরে বলছেন এহসান। তাহলে এই তিনটা হলো দ্বীনে হকের তিনটা স্তর, আমরা আলোচনা সংক্ষিপ্ত করব। এরপরে আসেন দ্বীনে হক অনুসরণ করলে দিনে বাতেলের অনুসারীদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। এই জন্য দিনে বাতিলের অনুসরণ, দিনে বাতিলের যারা অনুসারী আছে তাদের মুখালাফাত করতে হবে। যেমন মুশরিকেরা দাড়ি রাখত ছোট ছোট, আল্লাহ রাসূল বলছেন খালিফুল ইহুদিয়্যিন ওয়াল মুশরিকিন, ইহুদি এবং মুশরিকদের বিরোধিতা করো, মুখালাফাত করো, তারা দাড়ি ছোট ছোট রাখে, তোমরা কি করো ছেড়ে দাও। তারপরে তারা ঈদ পালন করে, নববর্ষের ঈদ, বিভিন্ন ঈদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইহুদি নাসারার মুখালাফাত করো, তোমরা ঈদ পালন করো দুইটা, এর বাহিরে আর কোনো ঈদ তোমাদের নাই। ইহুদি নাসারার মুখালাফাত, কারণ তারা নববর্ষের উৎসব পালন করে, বিভিন্ন রকমের উৎসব পালন করে। অর্থাৎ দ্বীনে বাতিলের অনুসারীদের যে নিজস্ব কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সেগুলোর অনুসরণ করা যাবে না। এরপরে সবসময় খেয়াল রাখতে হবে, দিনে হকের উপরে চলতে গেলে অনেকগুলো বাধা, বিপত্তি, সমস্যা আসতে পারে। সেই সমস্যাগুলোর উপরে সবর, ইস্তেকামত করতে হবে। সবর যদি না থাকে তাহলে দিনে হকের উপরে টিকে থাকা যাবে না। এই জন্য দিনে হকের উপরে সবসময় সবর করতে হয়। দিনে বাতিলের উপরে চলতে গেলে সবর করা লাগে না। দিনে বাতিলের উপরে চলতে গেলে কোনো বিপদ আপদ আসে না, দিনে হকের উপরে চলতে গেলে বিপদ আপদ আসে। কারণ হক বাতিলেরা বেশি চিনে, বাতিলেরা হক বেশি চিনে আমাদের চাইতে। বাতিল যেটাকে বুঝবে যে এটা হক, বাতিল সেটার উপরে চড়াও হয়। এই জন্য দেখবেন যে যেখানে শেরেক চলে বাতিলেরও যায় সেখানে একত্রিত হয়, যেখানে শিরকের কারখানা, শিরকের আড্ডাখানা, সেখানে বাতিলও মিলিত হয়। কিন্তু যেখানে তাওহীদ, যেখানে সুন্নত, সেখানে বাতিল আসে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আলোচনা আর আমরা দীর্ঘায়িত করব না, আমরা দিনে হকের উপরে অটল থেকে দুনিয়া থেকে যেতে হবে, দিনে হকের উপরে ইস্তেকামত থাকতে হবে। যত বিপদ আপদ মুসিবত, যত রকমের কথাবার্তা আসুক, যত কিছু আসুক, কিন্তু থাকতে হবে দিনে হকের উপরে। দিনে বাতিলের দিকে কোনো ক্রমে যাওয়া যাবে না। দিনে বাতিল থেকে সবসময় দূরে থাকতে হবে। শিরক, বেদাত, যত রকমের দিন বিরোধী কার্যক্রম আছে, এই সবগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে দিনে হকের উপরে অটল থাকার, ইস্তেকামত থাকার, সাবেত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দিনে বাতিল থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক কৃষ্টি, কালচার, দিনের সকল সংস্কৃতিকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত প্রকার শিরক বেদাত মুক্ত ঈমান আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মহাসম্মেলন আয়োজনের জন্য যে সকল ভাইয়েরা বোনেরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে উপস্থিত হয়ে সর্বপ্রকার সহযোগিতা করে, আল্লাহ পাক সকল খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের দিন এই খেদমতকে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে এই এলাকার হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকাকে তাওহীদের এলাকা, সুন্নতের এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। সকল ভাই বোনকে তাওহীদের অনুসারী হওয়ার, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। শিরক এবং বেদাত থেকে মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার উপরে রহমত নাজিল করুন। আমাদের এখানে এই যে মসজিদ, ফতেহাবাদ বাজার বাইতুন নূর জামে মসজিদ, আল্লাহ পাক এই মসজিদকে কবুল করে নিন। এই মসজিদের সকল মুসল্লিদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। এই মসজিদের সকল খাদেমদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। এই মসজিদকে এই এলাকার হেদায়েতের মার্কাজ বানিয়ে দিন। আল্লাহ পাক এই মসজিদের মাধ্যমে এই এলাকার ভাই বোনদের থেকে সকল অন্ধকার, শিরক বেদাত দূর করে তাওহীদ এবং সুন্নতের হাওয়া আল্লাহ পাক এখানে জারি করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিশেষ করে আল্লাহ পাক আমাদের যুব সমাজকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের শিশু ভাইদেরকে কবুল করে নিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।